তোমার ভুবনে মাগো এত কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। তোমার ভুবনে মাগো এত পাপ কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। কোথায় অযোধ্যা কোথা সেই রাম, কোথায় হারালো গুণধাম, কি হলো কি হলো পশু আজ মানুষেরই নাম, সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে দাও এই অনাচার। তোমার ভুবনে মাগো এত পাপ কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার। তোমার কঠিন হাতে বজ্র কিনাই হিংসার কর অবসান, তোমার পৃথিবীতে যারা অসহায় তুমি মাতাদের করো ত্রাণ, চরণ তীর্থে তব এবার শরণ লব দুর্গম এই পথ ভব পার। তোমার ভুবনে মাগো এত পাপ কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার।